জামাত থাকলে কবিরা গুনাহ হয়, তাহলে যে নামাজ পড়ে না হেতে হানাফি আছে নাই, যে নামাজ পড়ে না সে সাফিও নাই, যে নামাজ পড়ে না হে মালিকিও না, যে নামাজ পড়ে না হে আমলিও না, হে কি মালিকি মাজাবের সাথে মিলে গেছে, এক মাজাব না এক মজার তো আছে, কিন্তু যে পরে নেই হে তো কোনো মাজাবে নেই, কিন্তু দেখা যায় আমাদের সমাজে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার অন্তর্গত যাত্রাপুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ফজিলতময় বরকতময় ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজিদ এবং ওলামাই কেরাম, অত্র এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের বিভিন্ন বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আজকের ইসলামী মহাসম্মেলনের শেষ পর্যায়ে এসে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে যে মহান রাব্বুল আলামিন অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে এই মধ্যরজনীতেও বসে থাকার যে মহান রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এ পর্যন্ত ওলামায়ে কেরাম যে আলোচনাগুলো করেছেন আমরা যদি এই আলোচনাগুলোই আমল করি আলহামদুলিল্লাহ আজকের এই সম্মেলন আমাদের জন্য সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ। সর্বশেষ আর আলোচনা বেশি বিকেরিত না করে অল্প সময়ের ভিতরে আমার আলোচনার যে বিষয়বস্তু আগে থেকেই পোস্টারে দেওয়া হয়েছে এই বিষয়ের আলোকে দুই একটি কথাবার্তা বলে আজকের এই ইসলামী মহাসম্মেলনের সমাপ্তি করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু কথা বলার এবং শোনার আমাদেরকে তৌফিক দিক যেই কথাগুলো আমাদের জন্য দুনিয়াতে এবং আখেরাতে কল্যাণে আসবে এবং আমলের নিয়তে মানার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শোনার এবং বলার তৌফিক দিন, সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমার আলোচনার বিষয়বস্তু শিরক এবং বিদআত, দুটি গুরুত্বপূর্ণ বিষয়, যে দুটি বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য অনেক দীর্ঘ সময়ের দরকার, কিন্তু আমরা সময় অল্প সময়ের মধ্যেই এই দুইটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। এজন্য বিস্তারিত আলোচনা না করে এই দুটি বিষয় সম্পর্কে আমাদেরকে একটু সামান্য ধারণা লাভ করা, আসলে এই দুইটা জিনিস কি, শিরিকটা কি, বিদআতটা কি, এই দুইটা জিনিসের ক্ষতিকর দিক, এই দুইটা জিনিস যদি আমরা করি বা কোন মুসলিম ভাই বোন যদি করেন তাহলে তার অসুবিধাটা কি। আর আমরা অনেকেই এই শিরিক চিনি না এবং বেদাত চিনি না, শিরিক বেদাতকে অপছন্দ করি, ঘৃণা করি, কিন্তু কোনটা শিরিক কোনটা বেদাত এটা আমরা চিনতে পারি না। এজন্য সমাজে প্রচলিত, বহুল প্রচলিত কয়েকটি শিরক এবং বেদাতের উদাহরণ দিয়ে আমরা আজকে আলোচনা সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা শিরিক এবং বেদাত। শিরিক কাকে বলে, শিরিকটা কি জিনিস? আমরা যখন ইসলাম গ্রহণ করি, যখন আমরা দুইটা কালিমার সাক্ষ্য দিয়ে আমরা যখন ইসলামে প্রবেশ করি, ইসলামের রোপণ কয়টা বলেন তো দেখি, ইসলামের রোপণ হল কয়টা? মাশাআল্লাহ, আজকে শ্রোতা আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে খুব ভালো মানের, মোটামুটি আলহামদুলিল্লাহ সব জানেন। আমাদের জানা কথাগুলোই আলোচনা করব, আমরা নতুন কোনো কথা আলোচনা করব না, সব আমাদের জানা জিনিস, একটু জানা জিনিসগুলোই বারবার আলোচনা করলে মানতে সুবিধা হয়, মানতে সহজ হয়, এই জন্য জানা জিনিসগুলোরই আমাদের আলোচনা। তাহলে ইসলামের রকম কয়টি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচটি রকমের কথা অসংখ্য হাদিসে বর্ণনা করেছেন। একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইয যাকাত ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামকে স্থাপিত করা হয়েছে, ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে পাঁচটি জিনিসের উপরে, পাঁচটি বিষয়ের উপরে। এক নম্বর বিষয়টা হল শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নম্বর বিষয় হল একজন মানুষকে দুটি কালেমার সাক্ষ্য দিতে হবে, দুটি কালেমার শাহাদা পেশ করতে হবে। প্রথম কালেমাটা হল কালেমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা তাওহীদের কালেমার সাক্ষ্য দিতে হবে। আরেকটা কালেমারও সাক্ষ্য দিতে হবে, সেই কালেমাটা হল কালেমাতুর রিসালাহ, রিসালাতের কালেমা। ওয়া আম্মা মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেটাকে আমরা একসাথে একত্রিত করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই কালেমা, তাওহীদের কালেমা, রিসালাতের কালেমা, দুই কালেমাকে একত্রিত করে সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আল্লাহর একজন বান্দা ইসলামের মধ্যে প্রবেশ করেন। এই দুটি কালেমা সাক্ষ্য দেওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন ইসলামের বাহিরে, এই দুটি কালেমার সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা আল্লাহর বান্দে ঢুকে গেল ইসলামের ভিতরে, সুবহানাল্লাহ। এজন্য কোন ব্যক্তি যখন নতুন করে ইসলাম গ্রহণ করে, আমরা ওই ব্যক্তিটাকে এই সাক্ষ্যটা দেয়াই, এই কথাটা বলি, আপনি বলেন এই ঘোষণা দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা وأشهد أن محمدا عبده ورسوله প্রথমে যে কালেমাটার সাক্ষ্য দিই, ওই কালেমার ভিতরে আমরা দুইটা শব্দ যোগ করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোন মাবুদ নাই, তিনি তার রুবুবিয়তের ক্ষেত্রে, তার ক্ষমতার ক্ষেত্রে, তার মালিকানার ক্ষেত্রে, তার সৃষ্টির ক্ষেত্রে, তার নামের ক্ষেত্রে, তার সিফাতের ক্ষেত্রে, ইবাদতের মালিক হওয়ার ক্ষেত্রে, একমাত্র মাবুদ হওয়ার ক্ষেত্রে তিনি ওয়াহদা, তিনি একক, লা শারীকা লা, এসব ক্ষেত্রে তার সাথে কোন শরীকানা নাই, সুবহানাল্লাহ। এই দুটি কালেমা দুটি শব্দ যদি যোগ করা না হয়, আল্লাহর এই বান্দা ইমানদার হতে পারে। এজন্য প্রত্যেক মুমিনকে প্রত্যেক মুসলিমকে ইসলামের ভিতরে ঢুকতে হলে এই কালেমার স্বাক্ষর মধ্যে বলতে হবে وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ এই তাওহীদ যদি না থাকে, শিরক মুক্ত ইমানের ঘোষণা যদি না থাকে, আল্লাহর কোন বান্দা বান্দী মুমিন হতে পারে না, মুসলিম হতে পারে না। এই কালেমার ভিতরে শিরকের কথা বলা আছে, وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ। প্রথম যখন একটা লোক ইসলামে ঢুকবে, সর্বপ্রথম সে শিরকের সাথে পরিচিতি লাভ করবে, কারণ তার কালেমার ভিতরেই আছে ওয়াহদাহু লা শারীকা লাহ। তাহলে লা শারীকা লাহ বুঝতে গেলেই আল্লাহর বান্দা আল্লাহর বান্দী শিরক কি জিনিস বুঝে ফেলবে। আমরা আমাদের দেশে যখন কোরবানি আসে বিশেষ করে, তখন কেউ কেউ একা একজনে গরু একটা কোরবানি করি, আবার কেউ একটা ছাগল একা কোরবানি করি, আবার কেউ কেউ একটা গরুর মধ্যে দুইজন তিনজন চারজন পাঁচজন মিলে একটা গরু কোরবানি করি। যখন একাধিক মানুষ একটা গরুর মধ্যে কোরবানিতে অংশগ্রহণ করি, তখন বলি যে শরীকানার কোরবানি। আবার যখন একা একজনে একটা গরু কোরবানি করেন, তখন তিনি বলেন একা একজনে এককভাবে কোরবানি করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের মুলকিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানা, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচালন ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মালিকানা হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নাম আছে এই নামগুলো শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য হওয়া, এই নামের সাথে সম্পৃক্ত সিফাতগুলো ক্ষমতাগুলো গুণাবলীগুলো একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট হওয়া, যত রকমের ইবাদত আছে সমস্ত ইবাদতের একমাত্র মালিকানা আল্লাহর জন্য হওয়া, এটার নাম হলো তাওহীদ, এটার নাম হল একক, এটার নাম হল এককত্ব একত্ববাদ। এর বিপরীত যখন বিচ্ছুতি ঘটবে যে কোনো একটা ক্ষেত্রে, আল্লাহর মালিকানাকে যখন ভাগ করা হবে বিভেদ্য করা হবে, তখনই এটার নাম হয়ে যায় শিখ, তখন এটার নাম শিখ। এজন্য ওলামায়ে কেরাম বিভিন্নভাবে শিরকের সংজ্ঞা দিয়েছে, তার মধ্যে প্রসিদ্ধ সংজ্ঞা হল সংক্ষিপ্ত এবং প্রসিদ্ধ সংজ্ঞা হল শিরক হল ওয়া তাশরীকু গায়রিল্লাহি মা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গায়রুল্লাহকে শরীক করা, গায়রুল্লাহকে মালিকানার মধ্যে, ক্ষমতার মধ্যে, ইবাদতের মধ্যে তাকেও অংশীদার করা। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া যত কিছু আছে সবগুলা হলো কি গায়রুল্লাহ, মানে আল্লাহ ব্যতীত যত মাখলুক আছে, যত আম্বিয়া আলাইহিম সালাম আছে, যত মানুষ আছে, যত জিন আছে, যত ফেরেশতা আছে, এই সবগুলা হলো গায়রুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানার ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচালনার ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার ক্ষেত্রে, আল্লাহর সিফাতের ক্ষেত্রে যদি এই আল্লাহর বাহিরে কোন গায়রুল্লাহকে বিন্দুমাত্র কোন কিছুর মালিকানা সাব্যস্ত করা হয়, এটার নাম হলো শিরিক, এটার নাম হলো শিরিক। আর শিরকের বিপরীত যে জিনিসটা সেটার নাম তাওহীদ। তাওহীদ হলো একমাত্র আল্লাহর জন্য এককভাবে নির্ধারণ করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন এভাবে, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলে দিন আল্লাহ হলেন আহাদ, আল্লাহ হলেন একক। আল্লাহ কিন্তু বলেন নাই যে বলে দিন যে আল্লাহ ওয়াহেদ। ওয়াহেদ মানে হলো এক, আর আহাদ মানে হলো একক। একের ভাগ করা যায়, এককে বিভাজ্য করা যায়, একের অর্ধেক হয়, একের চার ভাগের এক ভাগ হয়, একের তিন ভাগের এক ভাগ হয়, একের তিন ভাগের দুই ভাগ হয়, এককে বিভিন্ন অংশে দশমিক দিয়ে, শূন্য দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে ভাগ করা যায়। কিন্তু একক যেই জিনিস, একক জিনিসকে ভাঙাও যায় না, একক জিনিসকে টুকরাও করা যায় না, একক জিনিসকে কোনোভাবে ভাগ করার কোন সুযোগ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিচয়টা দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল আপনি বলেন আল্লাহ হলেন আহাদ, আল্লাহ হলেন একক, আল্লাহ হলেন একক। সমস্ত ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হলেন একক। অর্থাৎ আল্লাহ সুবহান ওয়া তাআলা কোন কিছুকে কোন ক্ষেত্রে ভাগ করার সুযোগ নাই। যখনই ভাগ করা হবে তখন সেটা হয়ে যাবে শিরক। একজন মুমিনের মূল কাজ, একজন মুমিনের মূল দায়িত্ব, তিনি যেই ঈমান এনেছেন, এই ঈমানের উপরে, এই ইসলামের উপরে মৃত্যু পর্যন্ত বলবৎ থাকা। মৃত্যু পর্যন্ত যদি এই ঈমানের উপরে, এই ইসলামের উপরে বলবৎ থাকা না যায়, তাহলে ঈমান আনার পরেও, ইসলাম গ্রহণ করার পরেও লোকটা জাহান্নামী। এজন্য ঈমানের একটা গুরুত্বপূর্ণ শর্ত হল ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তিকামত থাকতে হয়, ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত দায়েম থাকতে হয়, কায়েম থাকতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কত মানুষ ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু সবাই মৃত্যু পর্যন্ত ইস্তিকামত থাকতে পারে নাই। যে মানুষগুলো মৃত্যু পর্যন্ত ইস্তিকামত থাকতে পারে নাই, ওই মানুষগুলো হয়ে গেছে মুনাফিক। ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফাল মিনান নার। এই মানুষগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কালেমার সাক্ষ্য দিয়েছিল, ঈমানের সাক্ষ্য দিয়েছিল, কিন্তু তারপরেও জাহান্নামের নিম্ন স্তরে চলে গেছে। কারণ হলো মৃত্যু পর্যন্ত ওই ঈমানের উপরে, ওই ইসলামের উপরে বলবৎ থাকতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বারবার মুমিনদেরকে স্মরণ করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثُمَّ اصْطَفَاهُ تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ঈমান আনলে হবে না, শুধু ঈমান আনলে হবে না, শুধু রব্বুল আল্লাহ ঘোষণা দিলে হবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, রব্বুল আল্লাহ বলার পরে এই রব্বুল আল্লাহর উপরে মৃত্যু পর্যন্ত ইসতিকামত থাকা লাগবে। যদি তুমি মৃত্যু পর্যন্ত ইসতিকামত থাকতে পারো, ইমানের উপরে দায়েম থাকতে পারো, ইমানের উপরে কায়েম থাকতে পারো, তাতানাসসালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুকালে আল্লাহর ফেরেশতারা তার সঙ্গে অবতীর্ণ হয় আর বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা কোনো ভয় করিও না, কোনো চিন্তা করিও না। وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তোমাকে ওই জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমরা এসেছি, যে সুসংবাদ যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন করেছে। তাহলে একজন মুমিনের মূল কাজ ইমান আনার পরে মৃত্যু পর্যন্ত ইমানের উপরে বলবৎ থাকা, এবং মৃত্যুর সময় ইমানটা নিয়ে কবরে যাওয়া। ইমানটা দুনিয়াতে রেখে যাওয়া যাবে না, ইমানটা সাথে নিয়ে যাওয়া লাগবে, কারণ মানুষ মৃত্যুর পরে আরো অনেকগুলো স্টেশন অতিক্রম করে জান্নাতে পৌঁছতে হবে। মৃত্যুর সাথে সাথে জান্নাতে ঢুকবে না, মৃত্যুর মাধ্যমে বর্ডার ক্রস করে, সীমানা অতিক্রম করে এক দেশ থেকে আরেক দেশে ঢুকবে, কিন্তু ওই দেশ সীমাবদ্ধ নয়, ওই দেশ থেকেও আরো অনেকগুলো দেশ অতিক্রম করে করে তারপরে জান্নাতে পৌঁছতে হবে। ওই জান্নাতে পৌঁছা পর্যন্ত হাতের মধ্যে ইমানের পাসপোর্টটা থাকা লাগবে, এজন্য ইমানের পাসপোর্ট দুনিয়াতে রেখে যাওয়া যাবে না, ইমানের পাসপোর্টটা মৃত্যুর সময় সাথে করে কবরে নিয়ে যেতে হবে। এজন্য জানাজার নামাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখেছেন, আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا أي الله أحيى مدر مدتك جابرك جيبت ركبين جتو دين دنيا جيبت ركبين فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ أمدرك إسلام رفر باشية ركبين মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে থাকার, ইসলামের উপরে কায়েম থাকার, ইসলাম নিয়ে বাঁচা আমাদেরকে তৌফিক দেন। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না, যখন আমাদের মৃত্যু এসে হাজির হয়ে যাবে আমাদের মৃত্যু দিবেন, ফাতাওয়াফাহু আলাল ঈমান, আমাদের মৃত্যুটা ইমানে মৃত্যু দিবেন, আমাদের ইমান ইমানের উপরে মৃত্যু নসিব করবেন। তাহলে মরতে হবে ইমান নিয়ে, মরতে হবে কি নিয়ে, ইমান নিয়ে। কিন্তু আমার ভাইরা এবং বোনেরা, এই ইমানটা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে গেলে, ইমানটা নিয়ে কবরে যেতে হবে, এই ইমানকে সবসময় হেফাজত করতে হবে, ইমানকে সংরক্ষণ করতে হবে, ইমানের যত্ন দিতে হবে, ইমানের কোন রোগ ব্যাধি যাতে ইমানের মধ্যে ঢুকতে না পারে সেই বিষয়ে খবর সবসময় তৎপর থাকা লাগবে। ইমানের সবচেয়ে বড় মারাত্মক রোগ হইল শিরিক, ইমানের সবচেয়ে বড় মারাত্মক জটিল রোগ হইল শিরিক, ইমানকে ধ্বংসকারী, ইমানকে নষ্টকারী, ইমানকে বিনষ্টকারী এক নম্বর রোগের নাম হল শিরিক। এক নম্বর সবচেয়ে ভয়াবহ, ইমানের জন্য ক্ষতিকর, ইমানের জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর, ইমান বিনষ্টকারী যে জিনিসটা সেটার নাম শিরক। কোন ব্যক্তি যদি দুনিয়াতে শিরক করে এই লোক হেদায়েত পায় না, শিরক যেই লোক করে এই লোক হেদায়েত পায় না, যেই লোকটা শিরক মুক্ত ইমানের অধিকারী, যেই লোকটা শিরক মুক্ত তাওহীদি ইমানের অধিকারী, আল্লাহ এই বান্দাটাই হেদায়েত পাইছে। আমরা অনেকে মনে করি লম্বা পাগড়ি থাকলে, যুদ্ধ থাকলে, দাড়ি থাকলে মনে হয় লোকটা হেদায়েত পাই গেছে। ওই দেখো লোকটা আগে কত খারাপ ছিল, এখন কত ভালো হয়ে গেছে, হেদায়েত হয়েছে। কেমনি হেদায়েত হয়েছে? ওই দেখো লোকটা আগে টুপি মাথায় দিত না, এখন টুপি মাথায় দেয়। লোকটা আগে দাড়ি রাখত না, এখন দাড়ি রাখে। লোকটা আগে শার্ট স্নান করতো, এখন জুব্বা পরে, পাঞ্জাবি পরে, পায়জামা পরে। লোকটা দেখো কত সুন্দর হেদায়েত হয়েছে, আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। কিন্তু আল্লাহর জমিনে এমন এমন আল্লাহর বান্দা হাজার হাজার লক্ষ লক্ষ বান্দা আছে, লম্বা দাড়িও আছে, পাগড়িও আছে, জুব্বাও আছে, নামাজও আছে, আবার সাথে সাথে বড় বড় শেরিকও আছে, সব আছে, এগুলো সব আছে, আবার সাথে সাথে শেরিকও আছে। তাহলে যত চেহারার জোরতে বাহ্যিক বেশভূষায় যত আমলি যত আমল করলে ভালা হোক না কেন, যদি তার ইমানটা যদি শিরক মুক্ত না হয়, বুঝতে হবে আল্লাহর এই বান্দা হেদায়েত পায় নাই। যতক্ষণ পর্যন্ত শিরক মুক্ত ইমানওয়ালা না হবে, ততক্ষণ পর্যন্ত যত দাড়িওয়ালা হোক, যত টুপিওয়ালা হোক, যত জুতোওয়ালা হোক, যত আমলদার হোক, এই লোক হেদায়েত পায় না। এটা আমার কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সূরা আল আনআমের 82 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান এনেছে, যে মানুষগুলো ইসলাম গ্রহণ করেছে, ঈমানের ঘোষণা দিয়েছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, কিন্তু তার ঈমান তাকে জীবনে কোনোদিন জুলুমের সাথে মিশ্রিত করে নাই, জুলুমের সাথে ঈমান তাকে মিশায় না। এই জুলুম মানে কি? বাবারে খবরদার, জীবনে কোনদিন আল্লাহর সাথে শিরক করিও না। কে বলছিলেন? লোকমান আলাইহিস সালাম ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বাবা জীবনে কোনদিন আল্লাহর সাথে শিরক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো জমিনের সবচেয়ে বড় জুলুম। খালি জুলুম না, জুলমে আযীম, মহান জুলুম। আল্লাহ পাক বলেন, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এই লোকটা ইমান আনার পরে ইমানটাকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই, শিরকের সাথে ইমান মিশে নাই, ইমানটা শিরক মুক্ত ছিল। উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিরাপত্তা পাবে। সুবহানাল্লাহ, এই মানুষগুলো দুনিয়াতেও আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাবে, আখেরাতেও আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাবে। আমার ভাইয়েরা এবং বোনেরা, আজকে সারা দুনিয়াতে সমগ্র পৃথিবীতে নিরাপত্তাহীন একটা জাতি আছে, সেই জাতির নাম মুসলমান। সারা দুনিয়ার কোথাও তাদের নিরাপত্তা নাই, সারা দুনিয়ার যত জায়গায় মার খায় একটা জাতি মার খায়, সেই জাতিটার নাম কি? ইন্ডিয়াতে কারা মার খেতেছে? মিয়ানমারে কারা মার খায়? ফিলিস্তিনে কারা মার খায়? সারা দুনিয়ার মধ্যে লক্ষ্য করে দেখি, চীনের দিকে তাকান, ফিলিপাইনে তাকান, সারা দুনিয়ার যেখানে তাকান, একটা জাতি আমরা মাইর খাই, অথচ আল্লাহর ওয়াদা সারা পৃথিবীর নেতৃত্ব থাকবে আমাদের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিনেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, বান্দা মন মরা হইও না, নিরাশ হইও না, দুশ্চিন্তা করিও না, কোন ধরনের পেরেশানি নাই। সারা দুনিয়ার নেতৃত্ব দিবা তোমরা, সারা দুনিয়ার মধ্যে বিজয়ী হইবা তোমরা, কিন্তু শর্ত একটা, সারা দুনিয়ার নেতৃত্ব দিতে হলে, সারা দুনিয়াতে বিজয়ী হইতে হলে শর্ত হলো ইমানওয়ালা হইতে হবে, ইমানওয়ালা হইতে হবে। তবে আমার ভাইয়া, ওই ইমানটা শেরেক ওয়ালা ইমান, বেদাত ওয়ালা ইমান হইলে হবে না। সেই ইমানটা বিশুদ্ধ ইমান, সেই ইমানটা শেরেক মুক্ত ইমান, সেই ইমানটা কুফর মুক্ত ইমান, সেই ইমানটা বেদাত মুক্ত ইমান, সেই ইমানটা নেপাত মুক্ত ইমান, সেই ইমানটা সাইদ মুক্ত ইমান, সেই ইমানটা শাক মুক্ত ইমান হইতে হবে। আল্লাহ যদি এরকম ইমানওয়ালা হও, সারা পৃথিবীর নেতৃত্ব দিবে তোমরা। ইসলামের ইতিহাস সাক্ষী, সারা দুনিয়া সাক্ষী, যতদিন পর্যন্ত জমিনে মুসলিমেরা শেরেক মুক্ত ইমানওয়ালা ছিলেন, ততদিন পর্যন্ত মুসলিমদের বয়স সারা দুনিয়া পরপর করে কাটছে। যখন মুসলিমের ইমানের ভিতরে শেরেক ঢুকেছে, আস্তে আস্তে মুসলমানের শক্তি দুর্বল হয়েছে। আজকে সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের মধ্য থেকে আল্লাহ নিরাপত্তা তুলে দিয়েছেন, কারণ আল্লাহর ওয়াদা নিরাপত্তা দিবেন ততক্ষণ যতক্ষণ আলম ইয়ালবিসু ইমানাহুম বিজুলমিন, যতক্ষণ পর্যন্ত তাদের ইমানকে শিরিকের সাথে মিশ্রিত করবে না, যতক্ষণ পর্যন্ত তাদের ইমানটাকে শিরিক মুক্ত রাখবে, এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিবেন। এটা আমাদের ইমানটা আজকে শিরিক থেকে নিরাপত্তা, শিরিক মুক্ত রাখ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিরাপত্তা দেয়। বড় মুশরিকদের চাইতে শিরিকের ক্ষেত্রে আমরা বেশি আগাম। নামে মুসলমান, নামে আহলে সুন্নাত, নামে সুন্নি, নামে আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশাল বিশাল পরিচয়, কিন্তু কামে আহলে শিরিক, কামে আহলে বেদাত, আকীদায় আহলে শিরিক, আকীদায় আহলে বেদাত, কিন্তু জোর বলায় দাঁড়িয়ে আমরা সুন্নতের অনুসারী আহলে সুন্নত, কিন্তু সুন্নতের সাথে আকীদার সুন্নতের মিল নেই, সুন্নতের সাথে আমলি সুন্নতের মিল নেই, সুন্নত থেকে কত দূরে চলে গেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের থেকে নিরাপত্তা তুলে নিছেন। আখেরাতেও আল্লাহ রাব্বুল আলামিন শিরক ওয়ালা ইমানদারদেরকে নিরাপত্তা দিবেন না, বেদাত ওয়ালা ইমানদারদেরকে আল্লাহ পাক নিরাপত্তা দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেকগুলো আয়াতে ঘোষণা দিয়েছেন। সূরা নিসার 48 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে একজন মুমিনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন, কিন্তু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর কোনো বান্দা শিরক করলে ওই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। নাউযুবিল্লাহ, শিরক নিয়ে মারা গেলে ওই গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না, তাহলে আখেরাতে তার নিরাপত্তা নেই। আল্লাহ পাক ইচ্ছা করলে তার সমস্ত গুনাহ কবিরা গুনাহগুলো সব আল্লাহ পাক মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ। সহীহ মুসলিমের হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান, যদি কোন ব্যক্তিকে আমাদের ময়দানে আমার সামনে হাজির হয়েছে বিশাল বিশাল পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে হাজির হয়েছে, লা ইউশরিকু বি শাইআ, কিন্তু জীবনে কোনদিন আমি আল্লাহর সাথে একটা শিরক করি নাই, লাকাইতুহু বিমিসলিহা মাগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার এই বান্দা যেই পরিমাণ গুনাহ নিয়ে যেই পরিমাণ পাপ করিলেন গুনাহ নিয়ে আমার সামনে হাজির হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত সেই বিশাল বিশাল পাপ পরিমাণ মাগফিরাত নিয়ে আমি আমার ওই বান্দার সাথে মোলাকাত করবো। সুবহানাল্লাহ, গুনাহটা যত বড় আল্লাহর মাগফিরাত হবে তত বড়। সুবহানাল্লাহ, গুনাহ যদি ওই হিমালয় পাহাড়ের মতো আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত হইব হিমালয় পাহাড়ের মতো, গুনাহ যদি হয় ওহুদ পাহাড়ের মতো আল্লাহর মাগফিরাত হবে ওহুদ পাহাড়ের মতো, কিন্তু শর্ত একটা, লা ইউশরিকু বি শাইআ, জীবনে কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা যাবে না, শিরক বিহীন মারা গেলে আল্লাহ পাক ইচ্ছা করলে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এজন্য কি আমাদের ময়দানে এক ব্যক্তির বিশাল বিশাল নিরানব্বই বলিউম আমল, বিশাল বিশাল দপ্তর আমল আল্লাহর সামনে হাজির করা হবে, দেখা গেল এই আমল হিসাব নিকাশ করে আল্লাহর বান্দা জাহান্নামে সাব্যস্ত হয়ে গেল, তার আর বাঁচার কোন উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমার কাছে তোমার এমন একটা কালিমা, এমন একটা কালিমা সংরক্ষিত আছে যে কালিমাটা আমি এখন তোমাকে বের করে দিতে পারি। বান্দা বলবে, আল্লাহ এই কালিমা দিয়ে আর কি হবে, নিরানব্বই দপ্তর নিরানব্বই বলিয়ম আমল নিয়ে যেখানে কিছু হয় না, আর একটা কালিমা দিয়ে আমার আর কি হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাওহীদের কালিমাটা আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওহীদের কালিমাটা যখন মিজানের মধ্যে দেওয়া হবে, মিজান এত বেশি ভারী হয়ে যাবে ওই নিরানব্বই চত্বর বলিউমের গুনাহ অপরাধের সামনে কিছুই মনে হবে না। আল্লাহ, তাওহীদের কালিমাটা এত ওজন এত ভারী, এটার সাথে আর কোন কিছুর ওজন সমান হয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, দুইটা কালেমা এমন আছে, মিজানের মধ্যে দিলে মিজানটা একেবারে ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, দুইটা তাওহীদের কালেমা আল্লাহর জিকির, এত ভারী মিজানের মধ্যে দিলে যেখানে তাওহীদ দিলে আল্লাহ মিজান ভারী করে দেন। এটা আমার বাইরা বন্ধনা, যদি শেরেক থাকে আখেরাতে নিরাপত্তা নাই, শেরেক থাকলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়দার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরক করবে আমি আল্লাহ তার জন্য আমার জান্নাতকে হারাম করে দিই। আপনারা দেখি কিছু কর না, কি বলতে হবে, নাউযু বিল্লাহ, এটা জিকিরের মজলিস, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, নাউযু বিল্লাহ বলবেন, কিন্তু বক্তা কমান করবে না, বক্তা করবে না যে সবাই চিল্লাইয়া কম সুবহানাল্লাহ, এটা বলা সুন্নতের খেলা, বক্তা কমান করা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতে না নস্কার দিতে না, এই সবাই চিন্তাইয়া কম আকাশ বাতাস কাঁপায় কম সুবহানাল্লাহ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন এইভাবে বলেন না। এটা যখন কোরআনের আয়াত গুলো পেশ করা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস গুলো পেশ করা হবে, তখন বক্তা শ্রোতা সবাই শুনবে আর আল্লাহর জিকির উচ্চারণ করবে। নিজের থেকে বলবে সুবহানাল্লাহ, নিজের থেকে বলবে আল্লাহু আকবার, নিজের থেকে বলবে নাউযু বিল্লাহ। এটা অর্ডার দিয়ে দিয়ে বলা যাবে না। তা আমাদের অভ্যাস হয়ে গেছে আমরা হচ্ছে অর্ডার দিতে দিতে, এখন অর্ডার না দিলে আর কেউ কিছু পায় না, সবাই চুপ করে বসে থাকে। এটা এরকম অর্ডার খাওয়া না, ওরা তো সুন্দর খারাপ। আবার কোরআন কোন আয়াত বলি কোন হাদিস বলি জিজ্ঞেস করা যাবে না, ঠিক না? ঠিক জিজ্ঞেস করলে ইমানে চলে যাবে। আল্লাহর কথা ঠিক না ব্যতিক যাচাই করার অধিকার জমিদের কারো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জমিনের কেউ ঠিক ব্যক্তি যাচাই করার জন্য মানুষের সামনে তুলে দাঁড়া ইমান চলে না। আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সিদ্ধান্ত দিয়ে দিলে, কোন ফয়সালা দিয়ে দিলে, কিছু বলে দিলে, কিছু অর্ডার করলে, দুনিয়ার কোন মুমিন পুরুষেরও এখতিয়ার নাই, কোন মুমিন নারীরও এখতিয়ার নাই। আল্লাহ আলাদা আলাদা করে বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কারণ আমরা যদি মুমিন বলতো তো মহিলারা বলতো, আমাদের মনে এখতিয়ার আছে। আল্লাহ বলতেছেন, শোনো, কোন নারীরও এখতিয়ার নাই, কোন পুরুষেরও এখতিয়ার নাই। ঠিক না বেঠিক, ভালো না খারাপ, এটা যাচাই বাছাই করার অধিকার কারো নাই। আমার আল্লাহ বলছেন, মুমিন বলতে সামনে না, আমার রাসূল বলছেন, মুমিন বলতে সামনে না, মুমিন ঠিক ঠিক এটা বলার অধিকার মুমিনের, কারণ এটা আমার আল্লাহর কথা, এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা অবশ্যই ঠিক। কিন্তু আমি ইমাম হোসেনের কথা ঠিক হইতে পারে, ব্যথিত হইতে পারে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতেন, কুল্লু ইউখাযু ওয়া ইউরাদ, দুনিয়ার সব মানুষের কথা গ্রহণ করা যায়, প্রত্যাখ্যান করা যায়। ও দুনিয়ার মানুষ, আমি ইমাম মালিকের কথা ইচ্ছা করলে গ্রহণও করতে পারো, ইচ্ছা করলে ফেলেও দিতে পারো, ইমামের কিছু যায় আসে না। আমি ইমাম মালিক যত বড় ইমাম হই না কেন, আমি ইমাম মালিকের কথা গ্রহণ করতেও পারো নাও করতে পারো, কোন অসুবিধা নাই। কিন্তু ইল্লা সাহেবা হাযাল কবরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে কবরের সামনে দাঁড়াইছি, এই কবরে যিনি আছেন ওনার কথা দুনিয়ার মানুষ শুধু গ্রহণে করতে হয়, ওনার কথা প্রত্যাখ্যান করার অধিকার জমিনের কারো নাই। এজন্য আমার নিজের বক্তব্য, আমাদের কথা মানুষ ইচ্ছা করলে গ্রহণ করতেও পারে নাও করতে পারে, আমার সাথে দ্বিমত করলে কারো ইমান যাবে না। কিন্তু আল্লাহর সাথে দ্বিমত করলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দ্বিমত করলে তারও জিজ্ঞাসা করে দেখবেন, ও ভাই আপনি কই যাইতে চান, জান্নাতে না জাহান্নামে? ও আরে আমি জান্নাতে যাইতে চাই, আমি নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে, বা আমি জান্নাতে যাইতে চাই। হে জাহান্নামে যাইবো এই তোমায় কিন্তু কখনো কল্পনা করে না। অথচ আল্লাহ পাক স্পষ্ট বলে দিতেন, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো নামাজ না পড়া। সূরা আল মুফাসসিরের 42 থেকে 48 নম্বর, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন জাহান্নামে আসলা, মা সালাকা কুম ফি সাকার, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। তাহলে হে নামাজ পড়ে না হে জাহান নামে যাবো আল্লাহ বলে দিচ্ছে, তাও পর হে জাহান নামে যাবো কি বলেন? তাহলে বোঝা যায় জমিনে এমন মানুষ নাই যে জাহান নামে যাইতে চায়। এমনকি বস্তায় বস্তায় কাকে তাকে আমল নিয়ে গেলাম কে আমাদের ময়দানে, সাথে কিছু শেরেকও নিয়ে গেলাম, কিছু শেরেকও নিয়ে গেছি আবার কিছু আমল আমল মানে অনেক আমল, খালি আমল আর আমল, আমল আর আমল, নামাজের আমল নিয়ে গেছি, রোজার আমল নিয়ে গেছি, হজের আমল নিয়ে গেছি, ওমরার আমল নিয়ে গেছি, জাকাতের আমল নিয়ে গেছি, কত আমল কত আমল নিয়ে গেছি, বস্তা বস্তা কাকে তাকে খালি আমার আমল, কিন্তু তার সাথে আমার কিছু শেরেকও আছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে আম্বিয়া আলাইহিস সালামকে লক্ষ্য করে জানাই দিয়েছেন সূরা আয-যুমারের 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী, আমি আপনারেও জানাই দিতেছি আপনার আগে যত নবী রাসূল দুনিয়ায় পাঠাইছে সবাই নিয়ে কথা জানাই দিছি, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি আমি আল্লাহর সাথে একটা শিরক করো তোমার সমস্ত আমল গুলা বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল বরবাদ। শিরক এত বিষাক্ত, এত বিষাক্ত, আটলান্টিক মহাসাগরের মাঝখানে গিয়ে সিরকের এক কোটা বিষ শুধু ছেড়ে দিলেন ওরা আটলান্টিক মহাসাগরের পানি বিষাক্ত হয়ে যাবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন আমার আপনার আমল হলো কুয়ার মতো খালের মতো, আমার আপনার আমল হলো সামান্য অল্প অল্প, নবী রাসূলদের আমল হলো মহাসাগরের মতো আমল, নবী রাসূলদের আমল আর আমাদের আমল কি এক নেই? কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষের আমল যদি একটা আল্লাহ রাখা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যদি আরেকটা আল্লাহ রাখা হয় কার আমল বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম মহাসাগরের মতো আমল যদি হয় বান্দা একটা শিরক করলে তোমার সমস্ত আমল বরবাদ, এত আমলের কোনো আমল কাছে মূল্য নাই যদি একটা শিরক করো। তাহলে আমার ভাইয়েরা বোনেরা বুঝতে পারলাম শিরককারীর দুনিয়াতেও নিরাপত্তা নাই আখেরাতেও কোনো নিরাপত্তা আল্লাহ বলেন যেই লোকটা শিরক মুক্ত হতে পারছে এই লোকটা হেদায়েত প্রাপ্ত মানুষ, সুবহানাল্লাহ। তাহলে যে শিরক মুক্ত হতে পারছে সে হেদায়েত পাইছে, আমরা এই দেশের অধিকাংশ মানুষ এখনো হেদায়েত বুঝি, আমরা দেখা যায় একটা লোক শিরক করতেছে তাও কই আল্লাহ, শিরককারীরাও বাংলাদেশের মানুষ কি কয় আল্লাহ বলি কয় না, কবরের খাদেম কিসের খাদেম? মানুষ খাদেম হইবো মসজিদে, মানুষ খাদেম হইবো মাদ্রাসা, কিন্তু বাংলাদেশে খাদেম হয় কবর, তারা খাদেম সারা বুঝুন কি বুঝুন খাদেম সাহেব কিসের খাদেম? কবরের খাদেম, কবরের কোন খেদমতের দরকার আছে? কবরের কোন খেদমতের দরকার? কবরস্থানে মানুষ যাবে, কবরস্থানের সাথে মানুষের সম্পর্ক থাকবে একটা, সেটা হচ্ছে কবরবাসীর জন্য দোয়া করে, কবরবাসীর জন্য দোয়া করতে যাবে, কবর জিয়ারত করতে যাবে, কবরস্থানে গিয়ে কবরবাসীর জন্য দোয়া করবে, কবরস্থানে গিয়ে বলবে আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়া মিনকুম ওয়াল মুস্তাফিরিন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহুম ওয়া লা তাফতিনা বাদাহুম কবরস্থানে গিয়ে মাইয়্যিতের জন্য দোয়া করবে। মাইয়্যিত যত বড় দিনদার, যত বড় মুত্তাকিন, যত বড় সালেহীন, যত বড় বুজুর্গ হোক না কেন, মাইয়্যিত আমার জন্য কিছু করার পাওয়ার নাই। মাইয়্যিত আমার মুখাপেক্ষে আমি দোয়া করলে মাইয়্যিতে পাবে, আমি সদাকা করলে মাইয়্যিতে পাবে, কিন্তু মাইয়্যিতের থেকে কিছু পাওয়ার আশা আমার নাই। মাইয়্যিতের কবরে এর বাহিরে আর কিছু করা যাবে না। মাইয়্যিতের কবরের উপরে কোনো ঘরবাড়ি বানানো যাবে না। কবরকে পাকা করা যাবে না, কবর ছোটকাম করা যাবে না, অর্থাৎ কবর ইট দিয়ে, পাথর দিয়ে, বালি দিয়ে, সুরকি দিয়ে কবর পাকা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে কোন ঘর বাড়ি বানাইবে না। কবরের পাশে যাই বসে থাকিও না, কবর বসে থাকার জায়গা না। কবরের পাশে ঘর বাড়ি বানায়, আস্তানা বানায়, বসে থাকিও না। কবরের কাছে যাইবা উন্তো নাহাই তোম আনজিয়া রাখেন কবরে, এক সময় তোমাদেরকে কবরের কাছে যাতে নিষেধ করছি, কারণ তোমাদের ভিতরে কবর কেন্দ্রে শেরেকের অভ্যাস ছিল। যখন ওই অভ্যাস দূর হয়ে গেছে, শেরেক মুক্ত ইমান হয়ে গেছে, এখন কবরস্থানে যাও, জিয়ারত করো, ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, কারণ কবরস্থানে গেলে ওই কবর জিয়ারত তোমাকে আখিরাতের কথা স্মরণ করাই দিবে, মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে। এজন্য কবর জিয়ারত করো, তবে কবরস্থানে গিয়ে আড্ডাখানা বানায়, কবরস্থানে গিয়ে বসে থাকিও না, এটা বসে থাকার জায়গা না। তাহলে যে লোকটা কবরস্থানের চতুর্পাশে বসে গেছে, কবরে মোমবাতি জ্বালাইতেছে, কবরে মশারি লাগাইতেছে, কবরে গোলাপ জল টানতেছে, কবরে আগরবাতি লাগায়, কবরে মশারি লাগায়, কবরের উপরে ঘর বানায়, কবর পরিষ্কার করার কাজে আছে, আমরা কই খাবেন সাহ বুঝু? মানুষ মনে করে এই লোক আল্লাহর নবী, অথচ এই লোক একজন বড় ধরনের কি শিরককারী, বড় ধরনের শিরককারী। কত আল্লাহর বান্দা বাংলাদেশে যাই দেখি আমরা কবরের সামনে সেজদায় পড়ে গেছে, দেখছেন আপনারা, কবরের সামনে যায় সেজদা করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করার জন্য। এক গোলাম আরেক গোলামের সেজদা করার জন্য আল্লাহ বানান নাই। আমিও এক গোলাম, আপনিও এক গোলাম, আমিও এক গোলাম, ওই কবরে যিনি আছে উনিও আল্লাহর আরেক গোলাম। এক গোলাম আরেক গোলামের সেজদা করার জন্য আল্লাহ বানায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল্লাহকে সেজদা করার জন্য বানাইছেন। এজন্য সমস্ত শিশু যখন দুনিয়াতে আসে, শিশুর পা আগে আসে না মাথা আগে আসে? জি, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা না করে কোন আল্লাহর বান্দা বান্দিরে আল্লাহ জমিনে আসতে দেয় না। জমিনে ঢুকার সময় আল্লাহর জমিনে ঢুকতে হলে সেজদা করে আল্লাহকে ঢুকতে হয়। এই জন্য মায়ের পেট থেকে প্রত্যেকটা শিশু সেজদারত অবস্থায় জমিনে আসে, আল্লাহর জমিনে ঢুকবা, আল্লাহর জমিনে আসবা, আল্লাহকে সেজদা না করে জমিনে ঢুকার পারমিশন আল্লাহ দেন না। এই জন্য এই জমিনে সেজদা করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন, লা তাসজুদু লিশ্শামসি ওয়ালা লিলকমার, খবরদার খবরদার, সূর্যকে সেজদা করিও না, চন্দ্রকে সেজদা করিও না। চন্দ্র সূর্যের মতো আমার যত মাখলুকাত আছে, খবরদার কাউকে সেজদা করিও না। وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ, সিজদা করো একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনকে যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, সিজদার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু বাংলার অসংখ্য ভাই বোন না বুঝার কারণে কবরের সামনে যায় চেষ্টা করে, জীবিত লোকের যায় চেষ্টা করে, সেরেক করে দুনিয়াও বরবাদ আখেরাত বরবাদ। আবার কয় ওই কেউ কিনে না খালি হাতে গেলে খাদার দরবারে এই কথা যে কয় ইমানও শেষ আমল শেষ আমও শেষ সালাম শেষ সব আমল এসে সালাম এসে, কারণ বলতে হবে কেউ কিনে না খালি হাতে গেলে আমার আল্লাহর দরবারে, আল্লাহর দরবার থেকে কেউ কোনোদিন খালি কিনে না। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন উদ্উনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাইবা আর আমি খালি দিব সুবহানাল্লাহ। বরং আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রিতে কত আসমানে নেমে বান্দারে ডাকতে থাকেন, বান্দারে কি দরকার কি দরকার দিতে আসছি, খালি নাও খালি নাও খালি নাও সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বর্ণনা দিলে কেউ খালি হাতে দেওয়া সম্ভব না, আল্লাহ ছাড়া আল্লাহর কোন গোলামের কাছে ভরসা দিলে খালি ইমানে খালি পকেটে ফিরা রাখবো, ইমানও খালি হইব পকেটও খালি হবে। কারণ যারা ইমান সো তারা মানুষের পকেটের দিকে নজর রাখে আগে, ইমান খালি করার আগে পকেট খালি করে, পকেট খালি করে তারপরে ইমানও খালি করে তারপরে ছাড়ে। কারণ যারা সন্ত্রাসী যারা চিন্তাকারী তারা আগে কোন রকম চেষ্টা করে তার মোবাইলটা দামি মোবাইলটা বের করা যায় কিনা, টাকা পয়সা বের করা যায় কিনা, এগুলো বের করতে ব্যর্থ হলে পরে যায় আঘাত করে, আগে যদি আঘাত করে বলে তাহলে তো সহজে বের করতে পারবে না। এই জন্য ইমান ছোড়া আগে পকেট খালি করে তারপরে ইমান খালি করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলে আল্লাহর কোন বান্দা কোনোভাবে খালি হাতে ফিরে না। তাহলে আমার ভাইরা বোনেরা যে কথাটা আমরা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক না করে যে লোক মুক্ত থাকে এই লোকটাকে আল্লাহ বলছে মরহুম মুহতাদুন। তাহলে হেদায়েত পাইতে হলে হেদায়েত প্রাপ্ত বান্দা হইতে হলে শিরক মুক্ত জীবন যাপন লাগবে, জান্নাত পাইতে হলে শিরক থাকতে হবে, আমল ঠিক রাখতে হলে আমল ঠিক রাখতে হলে শিরক মুক্ত হইতে হবে। তাহলে কয়েকটা শেরেকের উদাহরণ আমরা বলি, আমাদের সমাজে শেরেক আছে কি নাই? একটা দুটা না, শিরিক আর শেরেক, শিরিক আর শেরেক, শেরেকের কারখানা, শিরকের ফ্যাক্টরি, চতুর্দিকে তাকালে শিরিক আর শেরেক, আমাদের আকীদার মধ্যে শেরেক, আমলের মধ্যে শেরেক, আমাদের আখলাকের মধ্যে শেরেক, মুআমালাতের মধ্যে শেরেক, আমাদের আকীদার ভিতরে শেরেক আছে, আছে না? আকীদার ভিতরে একটা দুটা নয় অসংখ্য শেরেক আছে। জমিনে এমন মুসলমানও আছে যে মুসলমান মনে করে আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জিনিস, বা আহাদ আর আহমদ একই জিনিস, মাঝখানে খালি একটা মিমের পর্দা, মিমের পর্দা উঠে গেলে আহাদ আর আহমদ এক হয়ে যায়। এই আকীদা শেরকি আকীদা। আবার কেউ কেউ শোন আল্লাহ রাব্বুল আলামিন জমিনে আত্মপ্রকাশ করার ইচ্ছা করলেন, ইচ্ছা করার পরে তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরতে জমিনে আত্মপ্রকাশ করছেন। আবার কেউ কেউ বিশ্বাস করেন আল্লাহ মানুষের ভিতরে ঢুকে যায়, মানুষ আল্লাহর ভিতরে ঢুকে যায়, এই আকীদা কি শিরকি আকীদা? কেউ কেউ বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন যেমন গায়েব জানেন, আলেমুল গায়েব, অন্যান্য মানুষেরাও অন্যান্য নবী রাসূলেরাও গায়েব জানেন, শিরকি আকীদা। কেউ কেউ বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিনের নূর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানাইছেন, এটাও শিরকি আকীদা। কেউ কেউ বিশ্বাস করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় হাজির নাজির, এই আকীদা কি শিরকি আকীদা? কেউ কেউ বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান, আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান না, আল্লাহর এলেম আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতা সর্বত্র বিরাজমান, এরকম আকীদার ভিতরে বিশ্বাসের ভিতরে অসংখ্য শিরক আমাদের সমাজে বিদ্যমান আছে। এরপর আমার ভাইরা মঙ্গলেরা আমরা দেখি আমরা অনেকে প্রকৃতির ক্ষমতা বিশ্বাস করি, প্রকৃতির ক্ষমতা ওই যে অমুক দিন বৃষ্টিটা হয়েছে দেখিয়ে ফসল হয়ে গেছে, অমুক বাতাসটা অমুক সময় তো সম্পর্ক হয়েছে এই কাজ হয়ে গেছে, রোগটা আজকে ভালো হওয়ার কারণে এই কাজটা হয়ে গেছে। মানে প্রকৃতির বিভিন্ন ক্ষমতা বিশ্বাস করি, এই প্রকৃতির ক্ষমতা বিশ্বাস সেরে প্রকৃতির কোন ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। মুশরিকরা প্রকৃতিবাদীরা বলতো وَقَالُوا مَا هِيَ إِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَا إِلَّا الدَّهْرُ। প্রকৃতিবাদীরা বলতো যে প্রকৃতির বিবর্তনে প্রকৃতির আবর্তনে সব কিছু ধ্বংস হয়ে যাবে, প্রকৃতির বিবর্তনে সব ধ্বংস হয়ে যায়। তাহলে প্রকৃতিবাদীদের শেষ, তারপরে অলক্ষণে কুলক্ষণে বিভিন্ন ধরনের বিশ্বাসের শেষ, আল্লাহর উপরে তাওয়াক্কুলের ক্ষেত্রে শেরেক, এরকম বিভিন্ন ধরনের শেরেক আমাদের সমাজে বিদ্যমান। এই জন্য আমাদেরকে শেরেক মুক্ত তাওহীদি ঈমান করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে শেরেক মুক্ত তাওহীদি ঈমান করার তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয় যেটা বেদাতের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমার অনেক আলোচনা আছে, আজকে আর বেশি সময় নেই, অল্প একটু খালি আমরা বেদাতের আলোচনা করে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। বেদাত, বেদাতটা কি জিনিস? বেদাতটা হলো কোন একটা এমন নতুন জিনিস যেই নতুন জিনিসের আগে কোন নমুনা নেই, মানে নমুনাবিহীন নতুন জিনিস, এমন নতুন এহদাস ও সাইকেল গাইলে মেসালে সাবেকে আগের কোন মেসাল নাই, এইরকম জিনিস নতুন কোন একটা হলে এটাকে শাব্দিক ভাবে বলে বেদাত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একটা সিফাত, আল্লাহর একটা নাম ব্যবহার করতেন, বাদী, বাদীউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান আর জমিনের বাদী। আসমান জমিনকে এমন নতুন ভাবে বানাইছেন যেটার নমুনা আগে ছিল না। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন قل ما كنت بدعا من الرسول, আপনি বলে দিন আমি কোন নতুন রাসূল না, আমার আগে অনেক রাসূল দুনিয়াতে আসছে। আমি মা কন্ত বিদ আমিন রসুল, আমি রাসূলদের মধ্যে নতুন রাসূল না, যে এর আগে রাসূল আসে না, এরকম। তাহলে এটা হলো শাব্দিক ভাবে বেদা, আর পারিভাষিক বেদা শরীয়তের ভাষা বেদা হল কিরকম নতুন জিনিস যেই জিনিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই অথবা করার নির্দেশ দেন নাই অথবা করার অনুমোদন দেন নাই অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীও করেন নাই, তাবেইনেরও করেন নাই, এইরকম নতুন কোন কিছু বানাইলে ওই জিনিসের নাম হলো কি? বেদাত। এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়্যাকুম মুহদাসাতিল উমুর বেদাত সমস্ত গুমরাহী মানুষকে জাহান্নামে নিয়ে যায়। তাহলে প্রথম কথা হলো এই আকীদাটা বা এই ইবাদতটা, এই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবীরাও করেন নাই, বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার অনুমতি দেন নাই, বা করার নির্দেশ দেন নাই, বা শরীয়ত হিসাবে এটাকে নির্ধারণ করেন নাই, এরকম জিনিস ভালো মনে করে সাওয়াবের নিয়তে নতুন করে বানাইলে এটা হয় কি? বেদাত। আচ্ছা, এবার কথা হলো তাহলে তো নতুন অনেক জিনিস আছে, সব কি বেদাত? সব বেদাত। এই যে মাইক, এটা তো নতুন, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, ক্যামেরায় গুলো ছিল না, মসজিদের ভিতরে এসি লাগাইছে, ফ্যান লাগাইছে, তারপরে আপনার কত কিছু লাগাইছে, টাইলস লাগাইছে সুন্দর সুন্দর, এগুলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। নবী সমস্ত যে কোরআনে কারিম ছিল ওইটার মধ্যে তো জের জবর পেশ মুক্তা এগুলা ছিল না। কিন্তু দিনের জন্য দিনের উপকরণ যদি নতুন নতুন আবিষ্কার হয় এটার সাথে বেদাত কোনো সম্পর্ক নাই, মানে এগুলো দিনের ভিতরের জিনিস না, এগুলো হলো দিনের জন্য। মসজিদের মধ্যে টাইলস ফ্যান এসে যা লাগানো হচ্ছে দিনের জন্য, নামাজের জন্য, কিন্তু নামাজের ভিতরে বাড়ানো কমানোর সুযোগ নাই। কাঁচা মসজিদে যেরকম নামাজ, ওই এসিওয়ালা মসজিদে হয় কই নামাজ? এবাদতের ভিতরে দিনের ভিতরে বাড়ানো কমানো যাবে না, কিন্তু এবাদতের জন্য এবাদতের উপকরণ হিসাবে বাড়ানো কমানোর মধ্যে বেদাতের কোন সম্পর্ক নাই। তিন নম্বর, বেদাতের কোন দলিল নেই, নিজের বানানো দলিল বা বিকৃত ব্যাখ্যার দলিল তাও বেদাত হতে পারে, কিন্তু অরিজিনালি কোরআন এবং সহিহ হাদিসের কোন দলিল থাকবে না, বেদাত হতে পারে। এই জন্য দেখবেন কোন কোন ভাইয়েরা কোন কোন সময় বলে যে যখন আপনি বলবেন যে ভাই এটা বেদাত, ও এটা যে বেদাত দলিল নিয়ে আসো, দলিল দেখাও, কোন হাদিসে পাইছো এটা বেদাত, কোন কিতাবে পাইছো এটা বেদাত। বেদাত যদি হাদিসেই থাকতো, কিতাবেই থাকতো, দলিলেই থাকতো, তাহলে কেন বেদাত হতো? এটা হাদিসে নাই, এটা কিতাবে নাই, এটা দলিল নাই, এই জন্য ওইটা বেদাত। আর যিনি বলবেন এটা সুন্নাত দলিল দেখাবেন তিনি, যিনি বলবেন এটা বেদাত ওনার কোন দলিল দেখানো লাগবে না, দলিল নাই তুমি দেখাইবো কোথাতে। এই জন্য আমি সবসময় বলি যে ভাই, যে আমি আপনাদেরকে ঘোষণা দিলাম যে সামনে যে দোতলা সুন্দর একটা বাড়ি, ভাই এই বাড়িটা কিন্তু আমার না। আপনারা বললেন যে সাহেব আপনার না বাড়িটা সুন্দর কথা, ভালো কথা, কোন দলিলের ভিত্তিতে বাড়ি এটা আপনার না? ওই কবলাটা দলিলটা দেখাই দিয়ে থাকে, আপনি কোন দলিলের মূলে, কোন খতিয়ার মূলে বাড়ি ওটা আপনার না এটা দেখান। আমার কাছে কোন দলিল আছে, কবলা আছে, খতিয়ান আছে, কিচ্ছু নাই বলেই তো বাড়ি এটা আমার না। যদি আমার কাছে দলিল থাকতো, কবলা থাকতো, খতিয়ান থাকতো, তো বাড়ি এটা তো আমারই হতো। কিন্তু আমাদের মূর্খতা জাহানত এত বিস্তার লাভ করছে, এখন বেদাত দলীয় বেদাতের দলিল খোঁজে, এটাতে কোন হাদিসে পাইছো, কোন কিতাবে পাইছো, এটা বেদাতের দলিল দেখাও, বেদাতের দলিল আসবো কোথা থেকে? মিন্না লা আসতালা হু ফিশারের বেদাত হলো যেটা কোন দলিল, বেদাতের কোন দলিল থাকবে না, সুন্নাত পেলে এটার দলিল থাকবে। কারণ ইসলামের সমস্ত এবাদত হলো তাওয়াক প্রতিজ্ঞা, তাওয়াক প্রতিজ্ঞা মানে সাইদ রাস্তার সাইদিক থেকে দৌড় আসছে, আপনি ওখানে গাড়ি নিয়ে গেছেন, যাওয়ার পরে আপনি ইচ্ছা মতো গাড়ি চালায় চলে যাওয়া যাবে না, এখানে যে সিগন্যালের দিকে তাকাইতে হবে, গাড়ি নিয়ে দাঁড়াইতে হবে, দাঁড়ানোর পরে বাতির দিকে তাকাইতে হবে, বাতিটা কি লাল না সবুজ না হলুদ না কোন রঙের বলতেছে দেখতে হবে, যদি লাল হয় ফেলে থাকতে হবে, যদি সবুজ হয় তাহলে আপনি যেতে পারেন। এবাদত করার আগে দেখতে হবে এই আবাদতটা সিগন্যালটা কি, এই আবাদতের কোন দলিল আছে কিনা, যদি দলিল থাকে গ্রিন সিগন্যাল, বাস আমি আবাদত করা শুরু করবো, দলিল নাই ফেলে দেবো। এটাকে বলা হয় তাওয়াক্কু বিল্লাহ, প্রত্যেকটা ইবাদত তাওয়াক্কু বিল্লাহ, মানে দলিল বিহীন কোন ইবাদত করা যায় না, কারণ ইবাদত আল্লাহ, আল্লাহ না বললে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি না দেখাইলে, নিজের থেকে বানায় মানে কোন ইবাদত করলে আল্লাহ সেটা কবুল করেন না। বেদাত করলে কেয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াব পাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। বেদাতকারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না, জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য আমার ভাইরা বোন বোনেরা, নতুন কোন এবাদত, যেই এবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, করেন নাই, তাবেঈনরা করেন নাই, তাবে তাবেঈনরা করেন নাই, এইরকম বানানো সব এবাদত আছে, এগুলো ছেড়ে দিতে হবে। এগুলোর নাম বেদাত। এগুলো আমরা অনেক এবাদত এরকম করি যেগুলোর কোনো দলিল নেই। আমরা অনেক নতুন নতুন জিকির, নতুন নতুন জিকিরের পদ্ধতি সিস্টেম বানাই দিছি, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা জিকির করতে করতে দৌড়ায় স্টেজে উঠে গেছে, এরকম কোন নমুনা পাইছেন কোনদিন? নবী সাল্লাল্লাহু আলাইহি জিকির করতেছেন, এক সাহাবী দৌড়ায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহির গলা ধরে ফেলছে, নবী সাল্লাল্লাহু আলাইহির জামা নিয়ে টানাটানি শুরু করছে, নবী সাল্লাল্লাহু আলাইহির সামনে নাচানাচি শুরু করছে, নবী সাল্লাল্লাহু আলাইহির সামনে লাফ মারে খেজুর গাছে উপরে উঠে গেছে, এরকম কোন নমুনা কোন হাদিসে পাইছেন? তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম এই জাতীয় জিকির করেন নাই। তাহলে এগুলো আমরা মানাইছি, পরবর্তীতে আমরা বিভিন্ন জন এরকম জিকির তৈরি করছি, বিভিন্ন এগুলো মানাইছি, সুতরাং এগুলো ছেড়ে দিতে হবে। এগুলো কি বেদাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে জিকির করেছেন, সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে জিকির করেছেন, তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তারা যেই পদ্ধতিতে জিকির করেছেন ওই পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত জিকির করতে হবে। এর বাইরে বললে এগুলা দেখতে যত সুন্দর মনে হোক, দেখতে যত হকানি মনে হোক, দেখতে যত বুজুর্গি মনে হোক, এগুলা করলে বেদাতের দলাল। ঠিক দরুদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যে দরুদ পড়েছেন, আমাদেরকে শিখাইছেন, ওই দরুদ কি আমার পর্যন্ত সুন্দর? এর বাইরে বানায় বানায় বিভিন্ন ধরনের দরুদ পড়লে এগুলা হয় কি বেদাত। ঠিক এরকম নামাজের ক্ষেত্রে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে নামাজ পড়তেন তার থেকে বাড়াইলে কমাইলে এগুলোর নাম বেদাত, ওজুর মধ্যে বাড়াইলে কমাইলে এগুলোর নাম বেদাত। এভাবে প্রত্যেকটা এবাদতের মধ্যে আমাদের কিছু বাকি আছে, কিছু কমতি আছে। কোন জায়গায় ভালো মনে করে আমরা বাড়াই দিচ্ছি, কোন জায়গায় ভালো মনে করে কমাই দিচ্ছি। দেখেন আজান দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة إيه بوي كي بلن دهي إذا عوض المعنى بشار اكتر قصر ودرجة رفيع وطو صحابي سي ودرجة رفيع إيه مسكن دي اكتر لعي بسي وانا بالو منا كده اكتر مجولي بسي بس عمرا تو منا كده سي ايه بورو بزرگو اني بلچه اني كي ارنا رسائي كوري بلچه نهي مسكن دي ودرجة رفيع بكي بسي। তারপরে আপনার দেখবেন পরস্পরাতে সালাম ফিরানোর জিকির হলো আল্লাহ আন্তর সালাম অমিন কে সালাম কাবারাকাইয়াদান জালাল ওয়ালাইকুম, কিন্তু বাংলাদেশে করবেন আল্লাহ আন্তর সালাম অমিন কে সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম, অথচ এটা কিন্তু নাই। তারপরে দেখবেন আজান দেওয়ার মধ্যে ওয়ালজুকনা সাফাতা হু ইয়াউমুল কিয়ামাহ, এটাও নাই। মূল দোয়ার মধ্যে নাই, এটাকে সংক্ষিপ্ত করে দিছে। তারপরে বিভিন্ন শব্দ যোগ করে যত নিয়ত বানানো হয়েছে, যেটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ রাহমাতুল্লাহ, এসব ইমামেরাও এই নিয়ত জানতেন না। এজন্য কোন ফেকের কিতাবে এই নিয়ত নাই, কিন্তু বাংলাদেশে ঘরে ঘরে আছে। নিয়ত করতে হয়, নিয়ত পড়া লাগে না, নিয়ত পড়া লাগে, অন্তরে করতে হবে, অন্তরের ইচ্ছাটাই হলো নিয়ত। তারপর ওজুর দোয়া, বিসমিল্লাহির আলিয়্যিল আযীম, আলহামদুলিল্লাহি আলা দ্বীনিল ইসলাম, আল ইসলাম হাক্কুন ওয়াল সুপ্রভাত, ওজুর, এরকম কোন দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন। যদিও দোয়াটা সুন্দর, কিন্তু সুন্দর হয়ে যেতে দেবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এরকম দোয়া শিক্ষা দেন নাই। এরকম প্রত্যেকটা ইবাদতের ভিতরে নতুন নতুন জিনিস ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ। এখন সারা দুনিয়া ইন্টারনেটের যুগ, তথ্য প্রযুক্তির যুগ, এখন এগুলো জানা একেবারে সহজ। এখন আলহামদুলিল্লাহ অনেকগুলো ওয়েবসাইটে গেলেই অনেক সুন্দর সুন্দর বই দেবেন, ইসলাম হাউস ডট কম, এখানে গেলে সুন্দর সুন্দর বিভিন্ন বই পাবেন, এই বইগুলো পড়লেই কোনটা কোনটা বেদা সব চিহ্নিত করা আছে, কোনটা কোনটা হাদিসে নাই সব চিহ্নিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন কোন মানুষ এই কথা বলার সুযোগ নাই যে আহারে এটা তো বুঝি নেই, এটা তো জানি নেই, এটা তো সুন্দর না, এটা যে বেদা, এই কথা বলার সুযোগ এখন আর পৃথিবীতে। এখন আপনি প্রত্যেকটা জিনিস আপনি জানা আল্লাহ পাক সহজ করে দিচ্ছে। এই জন্য আমার ভাইরা বোনেরা, আমরা শিরিক থেকে যখন বিরত থাকবো, বেদাত থেকেও বিরত থাকবো, কারণ বেদাতই আমল যত করবো কোন লাভ তো হবেই না, এগুলো সব বাতিল তো হবেই হবে, বরং উল্টা জরিমানা হবে। পরীক্ষা যদি দুই ধরনের পরীক্ষা আছে, এক ধরনের পরীক্ষা দিয়ে আমরা দেখা যায় যে ভুল হইলে নাম্বার কাটা গেছে, এটা হলো এক ধরনের। যেমন আমরা বিভিন্ন এসএসসি পরীক্ষা দিয়ে, এসএসসি পরীক্ষা দিয়ে এগুলাতে প্রশ্নটা আনসার ঠিক হয় নাই, বাস এটা নাম্বার পাই না, যেটা ঠিক হয়েছে দশটার মধ্যে পাঁচটা ঠিক হয়েছে, পাঁচ পাইছি, পাঁচটা ভুল হয়েছে আর পাঁচ পাইনি। এটা আরেকটা পরীক্ষা আছে, আপনি ভুলটা ভুল এটা লিখছেন কেন, ওই জন্য আরেক নাম্বার কাটা হবে, এরকম পরীক্ষা আছে আছে না, যে আপনি ভুল এটা আনসার করলেন কেন, এই জন্য আপনার উল্টা এক নম্বর কাটা যায়। বেদাতটা হবে এরকম যে খালি যে আপনার আমলটা বাকি হইব এমন না, কেন বেদাত বানাইলেন উল্টা আপনার আমল নষ্ট হইবে, উল্টা আপনার শাস্তি হইব, এই জন্য বেদাত থেকে সাবধান, বেদাত থেকে দূরে দেখতে হবে। বেদাত গুলো দেখতে অনেক সুন্দর মনে হয়, শুনতে অনেক সুন্দর মনে হয়, শুনতে অনেক মজাদার লাগে, কিন্তু যত সুন্দর হোক, এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সবসময় বলতেন যে সমস্ত বেদাত গুণাহি ওয়া ইন রাআহা আন-নাস হাসানা, যদিও মানুষেরা এটা হাসানা মনে করে, সুন্দর মনে করে, কারণ বেদাত দেখতে তো হাসানা সুন্দর মনে হয়। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে এই ফেতনার যুগে শিরক বেদাতের সময়ে আল্লাহ পাক আমাদেরকে সমস্ত শিরক থেকে সমস্ত বেদাত থেকে মুক্ত থাকা তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাই কাফারাত মাজলিসে দোয়া করি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।